অগ্নি, বরুণ, চন্দ্র, অনিল, যম এবং সকল সকল দেবতার অধিকার নিজে অপহরণ করেছে। দেবতারা তোমাদের শরণাগত। জাগো হে বিষ্ণু, জাগো মহেশ্বর, জাগো হে বিষ্ণু, জাগো মহেশ্বর, ভট্টাচার্য রঘুপতি নন্দীগণ, ভট্টাচার্য রঘুপতি নন্দীগণ, করো হে চূর্ণ চূর্ণ, জাগো হে বিষ্ণু, জাগো মহেশ্বর, জাগো হে বিষ্ণু, জাগো মহেশ্বর। Oh.